কোন পাখি ধরা দিতে চায় অসীম আকাশ ফেলে সোনার খাঁচায়, তুমি তার নাম বলে দাও দাও দাও। কোন পাখি ধরা দিতে চায় অসীম আকাশ ফেলে সোনার খাঁচায়, তুমি তার নাম বলে দাও দাও দাও। কোন পাখি ধরা দিতে চায়। আমার পথটি দূরে অজানা আঁধারে মিশে যায়, ভুল নামে পিছু থেকে কে জানে কে ডেকেছে আমায়। আমার পথটি দূরে অজানা আঁধারে মিশে যায়, ভুল নামে পিছু থেকে কে জানে কে ডেকেছে আমায়। যে ডাক শিকল হয়ে বেঁধে নিতে চায়, তুমি তার নাম বলে দাও দাও দাও। কোন পাখি ধরা দিতে চায় অসীম আকাশ ফেলে সোনার খাঁচায়, তুমি তার নাম বলে দাও দাও দাও। কোন পাখি ধরা দিতে চায়। যদি দূরের ডাকের মতো অতি কাছে পুরনো চিঠির কোণে দেখো কারো নাম লেখা আছে, তার স্মৃতির পরশটুকু রেখে গেছে হারানো দিনের মাঝে দেখো তার নীড় বাঁধা আছে। পেয়েছি অনেক কিছু তবু আরো কি মনে চায়, পথের পাথেও বুঝি আরো কিছু বাকি থেকে যায়। যে জল চোখের কোলে বাঁধ ভেঙে দেয়, তুমি তার নাম বলে দাও দাও দাও। কোন পাখি ধরা দিতে চায় অসীম আকাশ ফেলে সোনার খাঁচায়, তুমি তার নাম বলে দাও দাও দাও। কোন পাখি ধরা দিতে চায়।